দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, তোমারে তরে কে দেহ পাগল উম্মতি জারে যার, তোমারে তরে কে দেহ পাগল উম্মতি জারে যার। তুমি জন্ম নিলে মক্কার ওই নগরে, যেথাই মায়া মিনা থাকিত একা পড়ে, তুমি জন্ম নিলে মক্কার ওই নগরে, যেথাই মায়া মিনা থাকিত একা পড়ে, বারুই রবিউল আউয়াল মক্কা খুশিত পাগল, বারুই রবিউল আউয়াল মক্কা খুশিত পাগল, তোমার ছোঁয়াই মোরা গাছ জাগল সাগারা, তোমার ছোঁয়াই মোরা গাছ জাগল সাগারা, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতি জারে যার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতি জারে যার। তুমি দিনের তরে গেলে ফের মারিল পাথর বদনে, তুমি দিনের তরে গেলে তাই ভিন গরে, কফের মারিল পাথর বদনে, জিব্রাইল আসিয়া বলে তুমি অনুমতি দিলে, জিব্রাইল আসিয়া বলে তুমি অনুমতি দিলে, খোদার হুকুম নিদান হবে তাই ফেরু পারে, খোদার হুকুম নিদান হবে তাই ফেরু পারে, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতি জারে যার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতি জারে যার। তুমি খোদার ধ্যানে যেতেন ঘেরা পর্বতে, সেদিন পেলে নবুয়ত ও গোতাতে, তুমি খোদার ধ্যানে যেতেন ঘেরা পর্বতে, সেদিন পেলে তুমি নবুয়ত ও গোতাতে, জিব্রাইল বুকে চেপে একরা বলে মুখে, জিব্রাইল বুকে চেপে একরা বলে মুখে, হাসর মাঠে হবে তুমি উম্মতির কান্ডার, হাসর মাঠে হবে তুমি উম্মতির কান্ডার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারেবার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতি জারে যার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতি জারে যার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতি জারে যার। শেষ কলিতে আমার কবি এমডি আউনুর আমিনি কি বলছে শুনুন। তুমি মিয়ারাজ গেলে কয় কিলো হো চাঁদ খণ্ড হয় হাতের ইশারায়, তুমি মিয়ারাজ গেলে কয় কিলো হো মা চাঁদ খণ্ড হয় হাতের ইশারায়, তুমি করুণার সিন্ধু খোদার প্রিয় বন্ধু, তুমি করুণার সিন্ধু খোদার প্রিয় বন্ধু, এমডিয়ানুর চেয়ে আছে তোমার দিদার, শিল্পী এমডি রমজান আলী চেয়ে আছে তোমার দিদার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারে বার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারে বার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতে যারে যার, দয়ার নবীজি তোমায় জানাই সালাম বারে বার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতে যারে যার, তোমারে তরে কেঁদে পাগল উম্মতে যারে যার। প্রিয় গজল প্রেমিক বন্ধুরা, 2017 নতুন নতুন গজলের অ্যালবাম যিনি এনেছেন কবি শিল্পী এবং তরুণ বক্তা হাফেজ মোহাম্মদ রমজান আলী সাহেব, ফোন নাম্বার 800-130-8654 এবং 973-222-6038 www.anibas.in।